আমরা নিকাহের যে খুতবা সেটা পাঠ করলাম। প্রথমে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা বিশ্বাস করি, ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও একক, একমাত্র তারই আনুগত্য করব আমরা এবং তার কাছে সাহায্য কামনা করব এবং তার কাছে হেদায়ত কামনা করব। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। অতঃপর আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু, হে ইমানদার, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারীর থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন শাখা এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় জেনে রাখবে তোমাদের মধ্যে সর্বাধিক, আমার কাছে সর্বাধিক সম্মানিত, আকরামাকুম সর্বাধিক মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া অর্জনকারী, মুত্তাকি। তার মানে তোমাদের বংশ, তোমাদের আরব আজম, তোমাদের লম্বা, কে লম্বা কে মোটা কে খাটো, তোমাদের কে কালো কে ধলো, এইগুলো আমাদের কাছে মান নির্ণয়ের জন্য নয়, আমার কাছে মান নির্ণয় হয় তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা আরাকাতে বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, তোমরা সে আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন যাকারিন ওয়া উনসা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারী থেকে। আল্লাহ তাআলা আরাকাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে নিকাহ সম্পর্কে আলোচনা করেছেন। কোরআন বলেছে, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা যে নারীকে পছন্দ করো তাদেরকে বিয়ে করো, মাসনা দুজন বিয়ে করো, সুলাসা তিনজন বিয়ে করতে পারো, রুবাহা চারজন বিয়ে করতে পারো। প্রথম আল্লাহ তাআলা শুরু করেছেন দুজন দিয়ে, কাজে দুইটা বিয়ে করা যাবে, তিনটা বিয়ে করা যাবে, চারটা বিয়ে করা যাবে। হ্যাঁ, যদি না পারো, দুজনকে ঠিক মতো রাখতে পারবে না, তোমার এক দুজনকে সমানভাবে চালাতে পারবে না, তাহলে বলা আছে ফাওয়াহিদা, তাহলে একটা বিয়ে করো, তাহলে একটা বিয়ে করো যদি না পারো। আমি এবার বলছি না যে আপনারা এখন দুইটা চারটা একসাথে বিয়ে করা শুরু করেন, যেহেতু জায়েজ আছে। এই জন্য মহিলাদেরকেও তৈরি করা দরকার এই মানসিকতা যে তার স্বামী যদি একটার বেশি বিয়ে করতে চায় যেন সে অনুমতি দেয়, এখানে তার অনুমতির জন্য বসে থাকবে না। এগুলো সরকারের আইন মানা জরুরি না আমাদের, যেহেতু আল্লাহর সাথে সাংঘর্ষিক। এটা আল্লাহ তাআলা কোরআনে অনুমতি দিয়ে দিয়েছেন, বিয়ে করো দুইটা করে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা, দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, চারটা বিয়ে করো, চারটে বন্ধু পাওয়ার কাজ হবে, না পারলে একটা করো। তাহলে বুঝা গেল অনুমতি কার পক্ষে দেওয়া আছে। যেখানে আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন সেইখানে কোনো বউয়ের অনুমতি দরকার নাই, অনুমতি দেওয়া আছে কার, তবে চালাতে যদি পারেন খবরদার, যদি না পারেন তাকে আমাকে চারটে বিয়ে করে পরে কষ্ট দিবেন, আল্লাহকে জবাবদিহি করতে হবে। বিয়ে করা, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশার শাবাব মানে ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাজ্জ, হে যুবকেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তির বাআহ বিয়ে করার শক্তি আছে, খরচপাতি বহন করতে পারো, ফালিয়াতাযাজ্জ, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আহসানুল ফারাজ, কারণ বিয়ে এটা লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়াগাদুল বাসর, এবং চক্ষুকে নিচু রাখে। আর অমাল্লাম ইয়াস্তাতে, যার বিয়ে করার ক্ষমতা নেই, ফালাইহি বিসওম, সে যেন লাগাতার রোজা রাখে, কি করে রোজা রাখবে, কাজ যার বিয়ে করার খরচ পাতি দেওয়ার সুযোগ নাই, ও রোজা রাখবে একদিন দুদিন না, লাগাতার, আলাইহি লাগাতার রোজা রাখো, তাহলে এর মাধ্যমে তোমার যে কাম ভাব যেটা এটা দমন হয়ে যাবে। আল্লাহ রাসূলের নির্দেশ, বিয়ে করতে গেলে আল্লাহ রাসূলের একটা নির্দেশ এবং সুন্না, এই সুন্না মানে সুন্না ফরজ মুস্তাব তা না, সুন্না মানে তরিকা, বিয়ে করা ফরজ হতে পারে, যেই সময় বিয়ে না করলে পরে গুনাহের মধ্যে জেনা বিচারে লিপ্ত আশঙ্কা থাকে সেই সময় বিয়ে করা ফরজ। বিয়ে করা কি, জেনা করা কি হারাম, জেনা করা পরিবর্তে বিয়ে করা কি ফরজ। সুতরাং যখন মেয়ে উপযুক্ত পাওয়া যায়, পাত্রপাত্রী উপযুক্ত পাওয়া যায়, তখন বিয়ে দেওয়া মা বাবার দায়িত্ব। যে মা বাপ পাত্রপাত্রী পাওয়া সত্ত্বেও কয় যে এমনি দেখা সাক্ষাৎ করো, খেলাধুলা করো, অসুবিধা নাই, পার্কে ঘুরো, কিন্তু বিয়ে হবে না, এগুলো জেনা করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, এই মা বাপকে আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য বলা আছে তিনটা জিনিস যখন পেয়ে যাও দেরি করো না, কয়টা জিনিস, আল আইয়িমু ইযা ওয়াজাদতাল্লাহ কুফুয়ান, বিবাহ উপযুক্ত নারী যখন তার যথাযোগ্য পাত্র পাওয়া যায়, কুফু পাওয়া যায়, তখন আর বিয়ে দিতে দেরি করো না। দুই নম্বর, আস-সালাতু ইযা হানাত, সালাতের যখন টাইম হয়ে যায় দেরি করো না। তিন নম্বর আল জানাজাতু ইযা হাদারাত, যখন জানাজা হাজির হয়ে যায় তখন আর দেরি করো না। এবারে মেয়ে দেখতে হবে, না দেখে বিয়ে করা বলা হয়নি হাদিসে। আল্লাহ নবীর সাহাবি একজনে বিয়ে করলেন, আল্লাহ সুবহানাহু তুমি কি দেখে বিয়ে করছো? দেখো আনসারদের চোখে কিন্তু সমস্যা আছে, ওরা সাদা চোখ হতো, তো মক্কার লোকেরা এটা রুচির ব্যাপার, তো তুমি দেখে বিয়ে করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখার ক্ষেত্রে দিনদারি আগে দেখতে হবে, বলা আছে তুনকাহুল মারআতু লিআরবাইন, সাধারণত মেয়েদেরকে চারটা বৈশিষ্ট্যের কোন একটা দেখে বিয়ে করা হয়। লিআরবাইন, লিমালিহা, অনেক সময় সম্পদ দেখে, ওয়ালে জামালিহা, সৌন্দর্য রূপ দেখে, ওয়ালে হাসাবিহা, বংশ দেখে, ওয়ালে দীনহা, এবং দিনদারি দেখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিদাতিদ্দিন, তুমি দিনদারিকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করো, দিনদারিটা আগে দেখো। এজন্য দিনদারি আগে দেখতে হবে, আগে দিনদার কি আমি, আগে আকীদা সহি আছে কিনা এটা দেখে বিয়ে করতে হবে। কেবল মাল দেখে বিয়ে করবেন, এরকম সুন্দর দেখে বিয়ে করবেন, এরকম ভাবে কি দেখে, বংশ বড় দেখে বিয়ে করবেন, এগুলো থাকলে ভালো কথা, কিন্তু আগে কি দেখতে হবে, দিন। আগে দিনদারি দেখে তারপরে যদি অন্যগুলো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, আপনার একদিকে দিনদার, একদিকে সুন্দরী, তারপরে বড় বংশের, তারপরে মালদারও আছে, অসুবিধা আছে কিছু? খাদিজা পাইলে অসুবিধা নেই কিছু? কাজী এভাবে যদি থাকে আমার আপত্তি নাই, কিন্তু প্রথম দেখতে হবে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারি আগে দেখো। এরকম তোমার বিয়ে করার উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য হবে যেন নিজের ঈমান হেফাজত করা, আমল হেফাজত করা, আখলাক হেফাজত করা, এবং নেক সন্তান জন্ম দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন তাযাব্বাজুল ওদুদ আল ওলুদ, তোমরা বেশি সন্তান হয় এবং স্ত্রী, যে স্ত্রীরা স্বামীকে মহব্বত করে এরকম বংশ দেখে বিয়ে করো। কারণ ফাইন্নি উবাহি বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামত দিবসে আমার উম্মতের সংখ্যা আধিক্য দিয়ে গর্ব করব। এজন্য বেশি সন্তান দিয়ে বিয়ে করবে। এবারে বিয়ের মোহর, মোহর ধার্য করতে হবে, বাকি সেটা বিভিন্ন ইমামদের বিভিন্ন মত আছে, আমি সেদিকে যাচ্ছি না, তবে এমন একটা মোহর ধার্য করা উচিত যাতে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকে। কারণ হাদিসে বিভিন্ন রকম আছে, একজন সাহাবী আসলো, বলেন তোমার কাছে মোহর দেওয়ার কি আছে? কয় কিছুই নাই। কয় যাও একটা লোহার আংটি বলে নিয়ে আসো। এই জন্য কোন ইমামরা বলছেন যে একবার সামান্য জিনিস হলেও বিয়ে করা জায়েজ আছে। আবার আরেক জায়গায় দেখা যায় যে বলা আছে ও কিচ্ছু নাই, কয় যে কোরআনের তালিম দিয়ে বিয়ে করে দাও, এটাও জায়েজ বলছে এক জায়গায়। এই কারণে অনেক ইমামরা বলেছেন যে মোহরের কোন নিম্ন কি হবে তার কোনো পরিমাণ নাই। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে না, কমপক্ষে 10 দিরহাম হইতে হইবে। উনি কেয়াস করছেন ওই যে একটা চোর হাত কাটলে হাত কাটা হবে, চুরি করলে হাত কাটা যাবে, কমপক্ষে কয় দিরহাম হইতে হইবে? 10 দিরহাম চুরি না করলে, দিনার চুরি না করলে এর কম হইলে হাত কাটা যাবে না। এরকম ভাবে আবার গেছে আপনার ওই যে, তো এখানেও যেহেতু এরকম একটা অঙ্গ ব্যবহার করা হয়, তো যাই হোক আমরা এই জন্য বলি যে এই ইমামদের যে প্যাসগোস আছে যদি না থাকে কারো, তাহলে ওই লোহার মাসলা, আর থাকলে আমরা বলি যে তাহলে বিতর্কের ঊর্ধ্বে উঠে, কমপক্ষে 10 মোহর পরিমাণ হয়, 10 দিনের পরিমাণ তার চেয়ে বেশি রেখা। কাজেই সেভাবে মোহর ধার্য করা, মোহর ধার্য করতে হবে, মোহর দেওয়ার নিয়তে ধরতে হবে, ছেলের পক্ষে যেটা দেওয়া সম্ভব, মেয়ের অন্যান্য বন্টন মিলে যেরকম দিলে পরে তার লজ্জা পেতে না হয়, দুই দিক রক্ষা করে মোহর ধার্য করা সুন্নাত। কাজে আমাদের দেশে একটা গলত প্রথা চালু আছে, কয় যে মোহরে ফাতেমি, কেন মোহরে ফাতেমি, কি সুন্দর মশলা, তোর মেয়ে বেটা ফাতেমা আর তোর ছেলে কি আলী, বেয়াদব কোথাকার, মোহরে ফাতেমি, সব জায়গায় মোহরে ফাতেমি, কিসের মোহরে ফাতেমি, সুন্নত নাকি? আল্লাহর নবী 4000 দিনার দিয়ে বিয়ে করেছেন, 500 দিরহামের নিচে আল্লাহর রাসূলের কোন স্ত্রীর মেহর মোহর নাই, ফাতেমাকে তো 500 দিরহাম দেওয়া হয়েছে। কাজে খেয়াল রাখতে হবে, মোহরের সুন্না হচ্ছে ছেলের অবস্থা বুঝে, ওই যে বললামই না দিতে পারলে তো তার জন্য বলা আছে, কিন্তু ছেলের পক্ষে দেওয়া সম্ভব। ছেলে একদিন নাস্তা করতে গেলে দেখা যায় 1000 টাকা খরচ করে, আর মোহর দিতে আসলে 100 টাকা, এটা কি ঠকানো না, চালাকি? এগুলো আমাদের দিনী ভাইদেরকে বলছি, আপনারা চালাকি করতে যায় না, আপনারা খামাখা এই গলত প্রথা চালু করবেন না। সুন্না যারা সুন্না, সুন্না হচ্ছে ছেলের পক্ষে যে পরিমাণ দেওয়া সম্ভব, অপরদিকে মেয়ের দিকে লক্ষ্য রাখা, যাতে করে মেয়ের কি না হয়, লজ্জা পেতে না হয়, এমন মেয়েটা দিনদার, ছেলে গ্রহণ করেছে, সেজন্য মোহর দিলেন একেবারে তার বোন, খালাতো বোন, মামাতো বোন, আপন বোন, এদের সাথে মিল রেখে করা। এখন ব্যবস্থা হলে যায়, এখন সমাজ জাহিলি সমাজ 10 লাখ 15 লাখ রাখে, এইগুলো কোনো মোহর না, এগুলো হচ্ছে ছেলেকে আটকানো, যে ছেলে যদি পালাই যায় তাহলে যেন কি করতে পারে, মামলা করে টাকা আদায় করতে পারে। এগুলো ছাগল বিক্রি করা, ওই যে গরু বিক্রি করে ঈদের গরু, সেরকম এইগুলোর মধ্যেও দেওয়া ঠিক হবে না। হাদিসে বলা আছে যে তোমরা মোহরের ক্ষেত্রে অল্প মোহর ধার্য করো, কারণ বেশি মোহর ধার্য করা যদি কোন ফজিলতের কাজ হতো তাহলে সবচেয়ে বেশি মোহর ধরতেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রীদের জন্য, তার মেয়ের জন্য। অথচ আল্লাহ নবীর স্ত্রীদের মোহর কারো 500 দিরামের বেশি ছিল না। বাকি ওই যে একটা বললাম ওটা একটা ভিন্ন ব্যাপার আছে, 4000 দিনার ওটা ভিন্ন একটা ব্যাপার আছে, ওটা ওই যে হাবশার বাদশা উনি দিয়েছিলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না বারাকাতান নিকাহে আইসারুহা মাউনাতান, সবচেয়ে বরকতপূর্ণ নেকা ওটা যে নেকার মধ্যে খরচ কম হয়, যে নেকার মধ্যে খরচ কম হয়। এই জন্য ছেলের পক্ষে অলিমা করবে, অলিমা করবে কার পক্ষে? মেয়ের পক্ষে অলিমা করার কোনো সুযোগ নাই। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, বিয়ে করার উদ্দেশ্য হবে আল্লাহর হুকুম পালন করা, নবীর সুন্না আদায় করা, বিয়ে করার উদ্দেশ্য হবে নেক সন্তান জন্ম দেওয়া, ইমান আখলাক হেফাজত করা, এইভাবে আল্লাহ নবীর উম্মত বৃদ্ধি করা, এইভাবে নিয়ত রেখে করা, স্ত্রীর উপরে সদাচরণ করা, তাকে দিনের দাওয়াত দেওয়া প্রথমে, এরপরে তাকে আল্লাহর পথে চালানো। হাদিসে বলা আছে ওই স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে স্বামী ভোর রাত্রে উঠে এবারে নিজে এবাদত করে উজু করে, এবাদতের অর্থ হয় স্ত্রীকে উঠায়, স্ত্রী না উঠলে তার চেহারায় পানি মারে, না উঠলে কি করে? আবার বলা হয়েছে ওই স্ত্রী সবচেয়ে ভালো যে স্ত্রী নিজে শেষ রাত উঠে আল্লাহকে এবাদত করে, উজু করে, এবাদত করে, এরপরে স্বামীকে জাগায়, স্বামী যদি না জাগে তার চেহারায় পানি মারে। সবচেয়ে ভালো স্ত্রী ওই স্ত্রী যে স্ত্রী এটা সার, যখন স্বামী তার থেকে অনুপস্থিত থাকে সে স্বামীর মাল হেফাজত করে, আর যখন স্বামী তার কাছে আসে সে স্বামীকে আনন্দ দেয়, ভেংচি মারে না, আনন্দ দেয়। যে মেয়ের লোকটা ভেংচি মারে ওই মেয়ের লোক নহুস। হাদিসে বলা আছে তিন প্রকারের জিনিসের মধ্যে নহুসাত থাকে, অমঙ্গল থাকে, একটা আর দারু অল ফারাসু অল মারাতু, মেয়ে লোক ঘোড়া ঘর, নারী বাড়ি গাড়ি, মানে ঘোড়া মানে বর্তমানে গাড়ি। এই তিন জিনিসের মধ্যে অমঙ্গল আছে। অবশ্য মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন যে অমঙ্গল যদি থেকে থাকে তাই তিনটার মধ্যে। এই জন্য নারীদেরকে দিনদারি দেখে বিয়ে করা, ঘর ভালোভাবে আল্লাহর ইবাদত অনুযায়ী করা, আল্লাহর নিয়তে করা আর হুকুম অনুযায়ী চলা, আর ঘোড়া ব্যাপারে বলা আছে। এই জন্য স্ত্রী বিয়ে করে প্রথম দর্শনে তার মাথায় হাত রেখে একটা দোয়া আছে, সে দোয়া পড়ে নেওয়া, যে এই দোয়া পড়া, এমনি বিয়ের পর একটা দোয়া আছে সে দোয়াগুলো জেনে নেবেন। এরকম ভাবে বলা আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পড়া। এরকম ভাবে আরো কিছু দোয়া টোয়া আছে, ওগুলো পড়ে নেওয়া। এগুলো হচ্ছে মোটামুটি ভাবে সুন্না এবং অলিমা। তো অলিমা যদি মনে করেন বিয়ে ছেলে ধনী হয় তো আপনাদের সবাইকে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, আর যদি ধনী না হয় তাহলে যাদেরকে দাওয়াত দেবে তাদের দাওয়াত দিবে। আর তো এইভাবে এগুলো হলো বিয়ার মোটামুটি খুতবা। আমরা এখন এই খুতবা হাদিস এবং কোরআন থেকে আলোচনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং বিশেষ করে আজকে যাদের আমরা নিকাহ পড়াচ্ছি এদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাই বোনদেরকে এই যে নিকাহ করানো হলো ঠিক সেভাবে কবুল করেন যেভাবে আদম এবং হাওয়ার মধ্যে কবুল করা হয়েছিল, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই বোনদেরকে ঠিক সেভাবে মিলেমিশে চলার তৌফিক দান করুন যেভাবে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এবং আমাদের নবীজির মধ্যে মিল মহব্বত কায়েম করা হয়েছিল, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এই স্থায়ী মহব্বত কায়েম করে দেন, উভয়কে দ্বীনের উপরে পরিচালনা করার তৌফিক দান করেন, উভয়ের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। তাদের মাধ্যমে নেক সন্তান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, নেকাহের যে বরকত আছে তাদের সে বরকতগুলো তাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খেজুর গুলো দিয়ে দেন।